আসমান সুন্দর জমিন সুন্দর শীতল বাতাস হরিণ সুন্দর সুন্দর দেখি মেঘের খেলা বলো না কত সুন্দর তুমি আল্লাহ বলো না কত সুন্দর তুমি আল্লাহ বৃষ্টি সুন্দর মিষ্টি সুন্দর কাজল চোখের দৃষ্টি সুন্দর সুন্দর এ জগতে উজালা বলো না কত সুন্দর তুমি আল্লাহ বলো না কত সুন্দর তুমি আল্লাহ আরশ কুরসি আর লৌহে কলম সৃজন করেছো এ দোয়ালম আরশ কুরসি আর লৌহে কলম সৃজন করেছো এ দোয়ালম জান্নাত সুন্দর কায়নাত সুন্দর সন্ধ্যা রাতার প্রভাত সুন্দর সুন্দর ফারিস্তা হুর বালা বলো না কত সুন্দর তুমি আল্লাহ বলো না কত সুন্দর তুমি আল্লাহ দিনের আলো আর রাতের কালো চাঁদ আকাশে জ্যোৎস্না ছড়ালো দিনের আলো আর রাতের কালো চাঁদ আকাশে জ্যোৎস্না ছড়ালো তারা সুন্দর হীরা সুন্দর নদীর তীরে কিনারা সুন্দর সুন্দর জোনাকিদের মেলা বলো না কত সুন্দর তুমি আল্লাহ বলো না কত সুন্দর তুমি আল্লাহ পাহাড় পর্বত হতে ঝরনা ঝরে জোয়ার ভাটা নদী ও সাগরে পাহাড় পর্বত হতে ঝরনা ঝরে জোয়ার ভাটা নদী ও সাগরে খেচর সুন্দর ভূচর সুন্দর ঝিনুকের মতি নূপুর সুন্দর সুন্দর ফুলে ভরা গাছ পালা বলো না কত সুন্দর তুমি আল্লাহ বলো না কত সুন্দর তুমি আল্লাহ আসমান সুন্দর জমিন সুন্দর শীতল বাতাস হরিণ সুন্দর সুন্দর দেখি মেঘের খেলা বলো না কত সুন্দর তুমি আল্লাহ বলো না কত সুন্দর তুমি আল্লাহ আতর গোলাপ বড়ই ভালোবাসি তারো চেয়ে শিশুর মুখের হাসি আতর গোলাপ বড়ই ভালোবাসি তারো চেয়ে শিশুর মুখের হাসি চলে কে সুন্দর বলে কে সুন্দর মায়ের কোলে ছেলে সুন্দর সুন্দর খুশবু রজনী মালা বলো না কত সুন্দর তুমি আল্লাহ বলো না কত সুন্দর তুমি আল্লাহ প্রজাপতি রঙিন ডানা মেলে ফুলের সাথে মনের কথা বলে, প্রজাপতি রঙিন ডানা মেলে ফুলের সাথে মনের কথা বলে। মধু সুন্দর বধু সুন্দর স্বপ্নমের এক বিন্দু সুন্দর, সুন্দর নদীতে ভাসে ভেলা, বলো না কত সুন্দর তুমি আল্লাহ, বলো না কত সুন্দর তুমি আল্লাহ। দিন দুনিয়ার প্রভু তুমি রাজা, এমডি মেহবুব ওই তোমার প্রজা, দিন দুনিয়ার প্রভু তুমি রাজা, এমডি মেহবুব ওই তোমার প্রজা। জনম সুন্দর জীবন সুন্দর ইমান ভরা এমন সুন্দর, সুন্দর করেছ আমায় মালা, বলো না কত সুন্দর তুমি আল্লাহ, বলো না কত সুন্দর তুমি আল্লাহ। আসমান সুন্দর জমিন সুন্দর শীতল বাতাস হরিণ সুন্দর, সুন্দর দেখি মেঘের খেলা, বলো না কত সুন্দর তুমি আল্লাহ, বলো না কত সুন্দর তুমি আল্লাহ, বলো না কত সুন্দর তুমি আল্লাহ।